রূপালী চম্পায়ার রূপালী চন্দ্রকলা শোনো গো বলি, সোনালী চম্পায়ার রূপালী চন্দ্রকলা শোনো গো বলি, আমার বধুর নাম আমি কি রেখেছি জানো কৃষ্ণ কলি, সোনালী চম্পায়ার রূপালী চন্দ্রকলা শোনো গো বলি, আমার বধুর নাম আমি কি রেখেছি জানো কৃষ্ণ কলি। চোখে তার তটি নিঝেউ যে তোলে, গানে তার পাখিদের কুজন দোলে, চোখে তার তটি নিঝেউ যে তোলে, গানে তার পাখিদের কুজন দোলে, এ প্রাণ মুখর করে তার কাকলি, এ প্রাণ মুখর করে তার কাকলি, আমার বধুর নাম আমি কি রেখেছি জানো কৃষ্ণ কলি, সোনালী চম্পায়ার রূপালী চন্দ্রকলা শোনো গো বলি, আমার বধুর নাম আমি কি রেখেছি জানো কৃষ্ণ কলি। প্রহরের পর কত প্রহর কেটেছে বুঝি ভরে গেছে সবুজ মন, বড় সার মেঘ বেশে ফাগুনেরও স্বপ্ন সে দিয়েছে রঙিন করে আমার ভুবন, প্রহরের পর কত প্রহর কেটেছে বুঝি ভরে গেছে সবুজ মন, বড় সার মেঘ বেশে ফাগুনেরও স্বপ্ন সে দিয়েছে রঙিন করে আমার ভুবন। প্রাণে মোর যেন সে ছন্দে গানে উচ্ছল সাগরের বন্যায়নে, প্রাণে মোর যেন সে ছন্দে গানে উচ্ছল সাগরের বন্যায়নে, সুপ্ত এ মন তাই উঠে উছলি, সুপ্ত এ মন তাই উঠে উছলি, আমার বধুর নাম আমি কি রেখেছি জানো কৃষ্ণ কলি, সোনালী চম্পায়ার রূপালী চন্দ্রকলা শোনো গো বলি, আমার বধুর নাম আমি কি রেখেছি জানো কৃষ্ণ কলি, আমি কি রেখেছি জানো কৃষ্ণ কলি, আমি কি রেখেছি জানো কৃষ্ণ কলি।